কেউ ভোলে, কেউ ভোলে না কেউ ভোলে, অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে, অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ ভুলিতে গায় গীত, কেউ ভুলিতে গায় গীত, কেউ ভোলে না কেউ ভোলে, অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে। কেউ শীতল জল দে হরে অশনির জ্বালা, কেউ শীতল জল দে হরে অশনির জ্বালা, কেউ মঞ্জরিয়া তোলে, কেউ মঞ্জরিয়া তোলে, তার শুষ্ক কুঞ্জ বিথি, তার শুষ্ক কুঞ্জ বিথি, তার শুষ্ক কুঞ্জ বিথি, কেউ ভোলে না কেউ ভোলে। কেউ কমল মৃণালে হরে কাঁটা কে হো কমল, কেউ কমল মৃণালে হরে কাঁটা কে হো কমল, কেউ ফুল দোলি চলে, কেউ ফুল দোলি চলে, কেউ মালা গাঁথে নীতি, কেউ মালা গাঁথে নীতি, কেউ মালা গাঁথে নীতি, কেউ ভোলে না কেউ ভোলে। কেউ জ্বালে নার আলো তার চির দুঃখের রাতে, কেউ জ্বালে নার আলো, আলো চির দুঃখের রাতে, কেউ জ্বালে নার আলো তার চির দুঃখের রাতে, কেউ দ্বার খুলি জাগে, কেউ দ্বার খুলি জাগে, চায় নব চাঁদের তিথি, কেউ দ্বার খুলি জাগে, চায় নব চাঁদের তিথি, কেউ ভোলে না কেউ ভোলে, অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে।